الله وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وعن البراء بن عازب قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الميت إذا وضع في القبر يأتيه ملكان فيقولان: من ربك؟ قال ربي الله. وما دينك؟ قال ديني الإسلام. قال: من هذا الرجل الذي بعث إليكم؟ قال: هذا رسول الله. قال: فمن أين يدريك هذا؟ قال: قرأت كتاب الله فآمنت به وصدقت، فنادى نادم من السماء، فينادي نادي من السماء: صدق عبدي فافرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة. وفي رواية أخرى: فيقول: أرجع إلى بيتي. فيقولان: نم كنومة العروس، وإن كان منافقا فيقول: هاها لا أدري، هاها لا أدري. فيقوض عليهم ملكا مع مرزبة فيضرب ضربة، إن ضرب على الجبال فيكون ترابا، لا يسمعه إلا الثقلان. رواه أحمد أبو داود. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহরবানি করে এই পৃথিবীতে সৃষ্টির সেরা মানুষ হিসাবে এবং সৃষ্টিকুলের সেরা জাতি মুসলিম হিসাবে প্রেরণ করেছেন, এজন্য আমাদেরকে খুশি বলা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা ইচ্ছা করলে কাফের ঘরে জন্ম নিতে পারতাম, আল্লাহবাগ ইচ্ছা করলে আমাদেরকে মুনাফিকের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহবাগ ইচ্ছা করলে আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন, তিনি দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, যে আমরা জন্ম মুহূর্ত থেকে বহু শিরক বিদআতের হাত থেকে আল্লাহবাগ আমাদেরকে রক্ষা করেছেন। অতএব বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে, যিনি আমাদেরকে জীবনের শেষ প্রান্তের অদৃশ্য জগতের জান্নাত ও জাহান্নামের আখিরাতের সুসংবাদ দিয়ে এই দুনিয়াবী জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। পৃথিবীর সকল মানুষ একটি ব্যাপারে একমত, মুসলিম হন, কাফের হন, মুনাফিক হন, ধার্মিক হন, বিধর্মী হন, সবাই একভাবে একমত যে মৃত্যু একদিন আসবেই। মৃত্যুকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। কবি বলেছেন, লাকানাত দুনিয়া তাদুমু লি ওয়াহিদিন লাকানা মুহাম্মাদুন ফীহি মুখাল্লাদা, যদি এই পৃথিবী কারোর জন্য স্থায়ী হতো তাহলে মুহাম্মদ এই পৃথিবীতে চিরস্থায়ী জীবন লাভ করতেন। তিনি যেহেতু চিরস্থায়ী জীবন লাভ করেননি, তাই পৃথিবীর কোন মানুষ যেন নিজেকে চিরস্থায়ী হওয়ার চিন্তাও না করে। নমরুদ 400 বছর রাজত্ব করেছে, এরপরও তাকে মরতে হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম 200 বছর জীবন পেয়েছেন, এরপরও তাকে মরতে হয়েছে। মুসার কাছে আজরাইল গেল জান কবজ করার জন্য, মুসা বললেন এখনো তো সময় আছে আমার। আজরাইল বলছে না আর সময় নাই, এক থাপ্পড় দিয়ে চোখ বের করে দিলেন আজরাইলের। আজরাইল ফিরে গিয়ে বলছে আল্লাহ এমন বান্দার কাছে পাঠিয়েছ যে আমার চোখ বের করে দিয়েছে। আল্লাহ বলেন ঠিক আছে, ও কি চায়? বলে ও আরো দিন বহুদিন বাঁচতে চায়। ঠিক আছে, গিয়ে মুসাকে বলো যে ও বাড়িতে যে দুম্বা আছে তার উপর হাত মারুক, হাতে যতগুলো লোম উঠে আসবে প্রতি লোমের বিনিময়ে আমাকে 1 বছর আয়ু বাড়িয়ে দিলাম, যাও মুসাকে যে বলে আস। মালাকুল মওত এসে বললে হে মুসা তোমার জন্য সুসংবাদ, আল্লাহ বলেছেন তোমার হায়াত এত লম্বা হবে যে এক হাতে যে লোমের যতগুলো লোম আসে এক মুঠোর মধ্যে তত বছর তোমার আয়ু লম্বা হবে। মুসা গুরুগম্ভীর স্বরে বলছেন হে মালাকুল মওত এর পরে কি হবে? এর পরে মরতে হবে, তাই তাহলে আমি এখনই মরতে প্রস্তুত, তুমি জান কবজ করে নাও। এতে বোঝা গেল যে মরতে হবেই, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নাই। কখন আসবে? আমাদের ধারণা বৃদ্ধ হলে মানুষ মরে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু বৃদ্ধরাই বলবেন তাদের জীবদ্দশায় বহু কোটি বাচ্চা সন্তান তারা নিজেদেরকে কবর দিয়েছেন। আমার মা 14-13টা সন্তান নিজ হাতে কবর দিয়েছে। আমার মা, অন্যদের কথা বাদ দেন। আমাদের ভাই বোন প্রায় সব জমজ হইত, জমজ হয়নি খালি আমি আর আমার ছোট বোনটা, সব প্রায় জমজ হইত, নিজে কোলে করে গোসল করে কবর দিয়ে আস। আল্লাহ নবীর 7টা সন্তান ছিল, 6টা সন্তানই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেছে, মাত্র 1টি সন্তান তার মৃত্যুর 6 মাস পরে মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, বদর বিজেতা সেনাপতি। মদিনায় এসে গেছেন, সমস্ত মদিনায় আনন্দের বন্যা, সাহাবায়ে কেরাম তকবীর ধ্বনি দিয়ে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানাবার জন্য মদিনা থেকে বেরিয়ে এসেছেন। ইতিমধ্যে শোনা গেল রসুলের মেয়ে রোকাইয়া মৃত্যুবরণ করেছেন ওই সময়তে, উনি আসতে আসতেই দাফন হয়ে গেছে। আল্লাহ রসুল যদি তার জীবদ্দশাতে তার সন্তান মৃত্যুবরণের কঠিন আঘাত বরণ করতে পারেন, তা আমাদের ভাগ্যে কি এটা হবে না? অতএব মৃত্যু আসবেই, এটা নিঘাত। কিন্তু মৃত্যু বড় মর্মান্তিক, আর এজন্য বিদ্বানগণ মৃত্যুকে 3 ভাগে ভাগ করেছেন, মৌতে আহমার, মৌতে আসওয়াদ, মৌতে আবিয়াজ, কালো মৃত্যু, লাল মৃত্যু, সাদা মৃত্যু। কালো মৃত্যু কোনটা? কুখ্যাত মানুষ যারা মরে গেলে মানুষ বেঁচে যায়, ভেজাল গেছে বেঁচে গেছে, সন্ত্রাসী গুন্ডা বদমাশ, এর কারণে সারা দেশ অশান্তি ছিল, মানুষ হাঁপ ছেড়ে বাঁচে, এটা হল কালো মৃত্যু। লাল মৃত্যু কোনটা? যিনি সারা জীবন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, দেশের শান্তি আনার জন্য কাজ করেছেন, অশান্তির বিরুদ্ধে জীবন দিয়েছেন, যাকে আরবিতে বলা জিহাদ করেছেন, এবং তার মৃত্যুকে বলা হয় শহীদী মৃত্যু, এই শহীদী মৃত্যুকে বলা হয়েছে লাল মৃত্যু। আর এজন্য শহীদদের গোসল দিতেও নিষেধ করা হয়েছে, ওই অবস্থাতেই তাকে দাফন করতে হবে, কেমন ওই শহীদের রক্ত নিশে উঠবে আল্লাহর সামনে, এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন, কারণ ওটা লাল মৃত্যু, তার রক্ত ঝরেছে আল্লাহর পথে, তার রক্ত ঝরেছে হক বাঁচানোর স্বার্থে। মান কতলা দুন হাক্কিহি ফাহুয়া শহীদ, ওমান কতলা দুন দীনহি ফাহুয়া শহীদ, ওমান কতলা দীন আরযিহি ফাহুয়া শহীদ, ওমান কতলা দুন মালহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি নিজের হক হালাল মাল বাঁচানোর জন্য নিহত হল তিনি শহীদ, যে ব্যক্তি ইজ্জত বাঁচানোর জন্য নিহত হলেন তিনি শহীদ, যে ব্যক্তি নিজের অধিকার বাঁচানোর জন্য নিহত হলেন তিনি শহীদ, যিনি দিনের জন্য মৃত্যুবরণ করলেন তিনিও শহীদ। এরা সব লাল মৃত্যুর অধিকারী। উমর ফারুক একদিন খুতবা দিচ্ছেন, সাহাবীদেরকে বললেন তোমরা কথায় কথা বলো অমুক মানুষ শহীদ হয়েছে, অমুক মানুষ শহীদ হয়েছে, সাবধান এ কথা বলবে না। তাকুলু নাফি মাকাজিকুম আন্নাহু কুতিলা শহীদান আও মাতা শহীদান, লা তাকুলু হাকাযা বাল কুলু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি আও মাতা ফাওয়া শহীদ। রাওয়াহু আহমদ আল বাইহাকী বিসনাদিন হাসান। তোমরা এমন কথা বলো না যে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, বরং অনুরূপ বলো যেমন আল্লাহ রসুল বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করল অথবা নিহত হল সেই ব্যক্তিই শহীদ। ফি রাওয়ায়াতিন ইবনে সাইবা মান মাতা মুরাকিবান লিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের পথে মানুষকে পাহারাদারি কাজ করে গেছে, একটা মানুষ অন্যায় করছে, ভাই তোমার ভুল হয়েছে, এটা করো, এটা সহি হাদিস, এটা করো না, সবসময় যেন পাহারাদারের মতো একজন লোক কোন একটা করলেই সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উপদেশ দেয়, ভাই এই কাজটা করা ঠিক হয়নি, এইটা করা ঠিক, এটা জয়ীফ হাদিস, এটা সহি হাদিস, এটা জাল, এটা করুন, এটা অন্যায়, এটা করবেন না। এই যে মোরাকেব অর্থাৎ পাহারাদার, ইন্নাল্লাহ বিকুম আলাইকুম রাকিবা, আল্লাহ নিজে হলেন মোরাকেব বান্দার প্রতি, বান্দা কখন কি করে আল্লাহ নিজে পাহারা দেয়। তো কিছু মানুষ দুনিয়াতে আছে যারা খালি পাহারাদারি করে, সারা দেশ ভেসে যাচ্ছে অন্যায়, সমস্ত মানুষ লাখো মানুষের মিছিল সেখানে, কিন্তু একজন লোক তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে হায় এরা কি পাগল সব, কোথায় ছুটে চলেছে, পতঙ্গের মতো যেমন আগুনের দিকে পতঙ্গ ছুটি বেড়ায় ওরকম। আল্লাহ রসুল নিজেকে বলছেন আনা আখজুমি হোজাজুকে মিনান্নার, আমি এসেছি তোমাদের কাছে কান্নাজির উরিয়ান উলঙ্গ ভয় প্রদর্শনকারীর মতো, আমি তোমাদের কোমর ধরে টেনে রেখেছি যেন তোমরা জাহান্নামে না পড়ো, অথচ তোমরা আমাকে ডিঙিয়ে জাহান্নামে লাভ দিয়ে পড়ে যাচ্ছ। ঠিক অনুরূপ যেমন আগুন জ্বাললে পতঙ্গ সেখানে ঝাঁপিয়ে পড়ে, পতঙ্গকে ঠেকানো যায় না। হে মানুষ, তোমরা যেন জাহান্নামের দিকে অনুরূপভাবে ঝাঁপিয়ে পড়ছ, আর আমি নবী তোমাদের কোমর ধরে টেনে রাখার চেষ্টা করছি। এই টেনে রাখার চেষ্টা একদল মানুষ চিরদিন করে, এদের মৃত্যুটা হল লাল মৃত্যু। জগৎবিখ্যাত মনীষী আইমা ইজাম মুস্তাহিদিন কেরাম সাহাবায়ে কেরামের কথা বাদে দিলাম, পরবর্তী যুগে যারা ছিলেন তাদের সবাই এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কেউ হয়তো যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন, কেউ হয়তো নিজের বিছানায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু এরা সবাই শাহাদাতের মর্যাদা পেয়ে গেছেন। যখনই তাদের সামনে আল্লাহর আইন বিধান বিরোধী কিছু হয়েছে তারা বসে থাকেন নাই। এই মৃত্যুগুলোকে বলা হচ্ছে মৌতে আহমার বা লাল মৃত্যু। আর একটা মৃত্যু কি মৌতে আবিয়াজ, সাদা মৃত্যু, জেনারেল ডেথ। সাধারণভাবে মানুষ যে সবসময় মরছে, তারা মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, এই মৃত্যুগুলোকে বলা সাধারণ মৃত্যু বা সাদা মৃত্যু। মুসলমান পৃথিবীতে এসেছে ওই লাল মৃত্যু বরণ করার জন্য। 600 কোটি মানুষের মধ্যে 100 কোটি মুসলমান, 500 কোটি অন্য কিছু, এদের সবাইকে দিনে হকের প্রতি ডাকার দায়িত্ব হল মুসলমানদের। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দায়িত্ব হলো মানুষকে হকের দিকে ডাকা, মারুফের দিকে ডাকা, আর অন্যায় থেকে বিরত রাখার দায়িত্ব নিয়ে মুসলমানরা দুনিয়াতে এসেছে। আর মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ দল হচ্ছে আহলে হাদিসের দল, লাওলা হাযিল সওয়াব লানদারাস ইসলাম। আবু দাউদ বলছেন যদি আহলে হাদিসের দুনিয়া না থাকতো ইসলাম অনেক আগেই মিটে যেত, কারণ আহলে হাদিসরা হাদিস ছাড়া কোন কথা বলে না, কোরআন এবং হাদিসের বাইরে এরা যায় না। এই জন্যই মুসলমানদের মধ্যে এত গুরুত্ব বেশি। এই গুরুদায়িত্ব পালন করতে গিয়েই এদের উপরে চিরদিন জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আজও হচ্ছে, আগামীতে আর বাড়বে। এই মৃত্যু যখনই হয়, মৃত্যু পরপরও কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যায়। ইজামাত আল ইনসানো ফাকাত কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। عن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الميت المسلم اذا غديت في القبر ياتيه ملكان, যখন কোন মুসলিম মাইয়েতকে কবরে রাখা হয় তখন সেখানে দুজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির, অর্থাৎ তারা অপরিচিত। ফায়াকুলানে মার রাব্বুকা, তারা এসে বলেন তোমার প্রভু কে, তোমার পালন কর্তা কে। যদি উনি মুমিন হন তিনি সহজে বলে দেন রব্বি আল্লাহ, আমার পালন কর্তা আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি, উনি সহজে বলে দেন দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুল্লাহ বাইসা আলাইকুম, এই ব্যক্তিটি কে যার কাছে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই কথাতেই উনি বুঝে নেবেন, উনি জবাব দেবেন হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করুন ফেরেশতারা, মা ইউদ্রিকা, কিভাবে তোমরা জানলে এটা হচ্ছে আল্লাহ রসুল? জবাব দিবেন মোমিন বান্দা, কারাআত কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আমন্তু বিহি, আমি তাকে তার উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়া সাদ্দাক্তু, শুধু বিশ্বাসই করি নাই, অন্তর থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা রেখেছি। ফায়ুনাদি নাদি মিনাস সামা, এমত অবস্থা আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, কাসাদাক আব্দি, আমার বান্দা সঠিক কথা বলেছে। অতএব হে ফেরেশতারা, ফাফরিশুহু ইলাল জান্নাহ, ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওর ছেলেরা তো কাফন কাপড় পরিয়ে গেছে, আমি আল্লাহ, সে আমাকে স্বীকৃতি দিয়েছে, সে সঠিক জবাব দিয়েছে, আমার পক্ষ থেকে ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহুলু বাবান ইলাল জান্নাহ, শুধু তাই নয়, কেয়ামত পর্যন্ত যতদিনও কবরে থাকবে ততদিন জান্নাতের একটা দরজা তার জন্য খুলে দেওয়া, যেন তার কাছে বাতাস লাগে জান্নাতের বাতাস। ইন কান মুনাফিকান আও কাফিরান, আর যদি ওই লোকটা মুনাফিক হয় বা কাফের হয়, সে কোন প্রশ্নেরই জবাব দিতে পারবে না। সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। তিনটি প্রশ্নের তিনটি সে একই জবাব দেবে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ভাই ইউকাইয়াজুল্লাহু মালিকান, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা তার জন্য সেখানে নির্ধারিত করে দেওয়া হবে। ফিয়াদিহি মির্জাবাতান, তার হাতে থাকবে একটা লাঠি গদা, মিন হাদিদ, লোহার গদা। ইয়াদরিবুহু জারবাতান, তাকে এমন ভাবে মারবে, ইন দুরিবা আলাল জিবালি ইয়াকুনু তুরাবান, যদি এটা পাহাড়ের উপরে মারা হয়তো পাহাড়টা ধুলায় মাটি হয়ে যেত সঙ্গে সঙ্গে। এবং তার চিৎকার ধ্বনি লাইয়াসমাহু ইল্লা সাকালাম, সবাই শুনবে, ইয়াসমাহু ইল্লা সাকালাম, জিন এবং ইনসান ছাড়া সকল সৃষ্টি শুনবে। আপনার খেয়াল করে দেখবেন অনেক সময় কবরের ধারে কুকুর গেলে, বন্য কোন পশু পাখি গেলে ভয়ে গ্যাঙ্গাতে লাগে, দৌড় মারতে লাগে, গরু দৌড়ে ছিঁড়ে দৌড়ায়, ওই কবর আজাবের কারণে ওরা শুনতে পায়। এই জন্য কুকুর যখন ডাকে তখন আউযুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম বলতে হয়, কারণ কুকুর এমন কিছু শুনতে পায় যত শয়তানি কারবার, শয়তান যখন আসে এগুলো সবার আগে কুকুর টের পায়। আর যখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নামে সেগুলো সবার আগে মোরগের টের পায়। তো মোরগের ডাক শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর কুকুরের ডাক শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়, আল্লাহ শয়তান থেকে বাঁচাও, এখানে শয়তান এসে গেছে। কুকুর দেখেন না অনেক সময় ডাকে ঘেউ ঘেউ, এমন করে ডাকে, ভয়ঙ্কর ডাক দেয়, এটা কিন্তু ওরা বুঝতে পারে, আল্লাহ পাক তাদেরকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিসসালাম কেন ডেকেছিলেন ওনার সফরে গিয়ে, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হল, পৃথিবীতে এত পাখি থাকতে সুলাইমান আলাইহিসসালাম এই হুদহুদ পাখির খবর নিলেন কেন? ছোট্ট একটা পাখি, হাটিমাটিম টিম মাথা, ছোট্ট দেখাই যায় না। ইবনে আব্বাস জবাব দিচ্ছেন, আরে পাগল, হুদহুদ পাখির মধ্যে আল্লাহ পাক এমন একটা প্রতিভা দিয়েছেন যে মাটির উপরে মরুভূমির উপর থেকে ও মাটির কত হাত নিচেও যদি পানি থাকে ও বুঝতে পারে যে এইখানে পানি আছে। এই ক্ষমতা সেই যুগে হুদহুদ পাখিকে আল্লাহ দিয়েছিলেন যে যুগে এরকম আপনার ডিপ টিউবওয়েল আর শ্যালোর টিউবওয়েলের যুগ ছিল না। আল্লাহ পাক প্রতিভা মানুষকে দেননি কিন্তু হুদহুদ পাখিকে দিয়ে দিয়েছেন। এজন্য সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির খবর নিয়েছিলেন। তখন জনৈক বিদ্বান বলছেন, তাফিয়া ওয়াকলাফ, হে জ্ঞানী দাঁড়াও তুমি এখানে, থমকে যাওয়ার এগিয়েও না। এই হুদহুদ পাখি গাল্লে এত জ্ঞান দিয়েছে, সে মাটির কত হাত দূরে পানি থাকলেও সে পানি সন্ধান দিতে পারে, অথচ ওই মাটির উপরে তাকে ধরার জন্য যে জাল বিছানো থাকে সে জাল সে টের পায় না, জালে আটকে মারা যায়। সুবহানাল্লাহ, কি উপদেশমূলক কথা একবার চিন্তা করুন। আমরা কি তাই নই? আমরা পৃথিবীর সেরা জ্ঞানী, আমরা অ্যাটম বোম তৈরি করতে পারি, হাইড্রোজেন বোম তৈরি করতে পারি, এ দুনিয়া থেকে রকেট আসমানে ইথার জগতে ভেসে যাচ্ছি, হাজার হাজার মাইল দূরে চোখের পলকে চলে যেতে পারছি, অথচ কিসে আমার সংসারে শান্তি আসবে এটা আমি জানি না। চিন্তা করছেন কখনো মানুষের সঙ্গে ব্যবহার কিভাবে করতে হবে এই জ্ঞানটুকু আমার নাই। ফলে আজকে ভাইয়ে ভাইয়ে শত্রু, নেতায় কর্মীতে শত্রু, বাপে বেটায় শত্রু, মায়ের সন্তানের সম্পর্ক নাই, অথচ এই মানুষ দেখেন কোথায় চলে যাচ্ছে, তার জ্ঞান এত বেশি আল্লাহ দিয়েছে। পত্রিকা খুললে আপনি দেখতে পাবেন। এই পাখিরা, জীবজন্তুরা সবাই কবরা যাবে শুনতে পায়। আল্লাহ রসুল একদিন কবরের পাশে হেঁটে যাচ্ছেন, বলে এই কবরটা কার? বলে অমুকের। বলে আমাকে রাতে ডাকনি কেন? বলে আপনি ঘুমিয়েছিলেন বলে ডিস্টার্ব করবে না। জানো এই কবরে আজাব হচ্ছে, আমি জানাজায় পড়লাম কবরের পাশে দাঁড়িয়ে, আজাবটা লাঘব হয়ে গেল, তোমরা কি জানো? কারণ ও পেশাব করতো, পেশাব ভালোভাবে সে পবিত্রতা অর্জন করত না, এটাই তার অপরাধ ছিল। আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করি, পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দিকে আমাদের খেয়াল অনেক সময় খুবই কম থাকে, বিষয়টা খেয়াল রাখবে না সবাই হাদিসটা। কিন্তু তাই বলে আবার এই 40 কদম হাঁটার বেহাবনা যেন করবেন না। কিছু ধার্মিক লোক এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তাদের হাঁটাহাঁটির চোটে থাকার মুশকিল, যত দর্জির দোকানে টুকরা কাপড়, যত টিস্যু পেপার, যত ঢেলা, সব এখন ওই টয়লেটে পাবেন, এগুলো অন্যায়। এর রেমেডি হাদিসে বলা হয়েছে, তুমি উজু করবে, উজু করার পরে বাম হাতে একটু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর পানি মাটির কাপড়ের উপর দিয়ে ছিটিয়ে দেবে, ব্যাস। এরপরে আর যেন মনে কোনো সন্দেহ আসলে আসক্ত যায় আসে না, এটুকুই আপনার করণীয়, এর বেশ কিছু করণীয় নাই। এর বাইরে আপনি যতই হাঁটাহাঁটি করবেন সবগুলো বেহায়াবনার মধ্যে সামিল হবে। আর আল্লাহ নবীর কঠোর নিষেধ, ইজা আলাম তাস্তাহি ফাসনামা শাইতা, বুখারী শরীফ হাদিস, তুমি যখন বেহায়া হবে তখন তুমি যা খুশি তাই করতে পারবে। আল্লাহ পাক লজ্জাশীল মানুষকে পছন্দ করেন। আল হায়া ও লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জাশীলতা মঙ্গল ব্যতীত কিছুই আনয়ন করে না। আর এই মুমিনদেরকে বেহায়া বানিয়েছে এই কিছু ধার্মিক লোক, খবরদার এই ধোকায় পড়বেন না। কবরের এই আজাব সম্পর্কে আয়াত নাজিল হয়েছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। মুমিন যখন জবাব দেবে সুন্দরভাবে, এই জবাব দেওয়ার যে সাহস কোত্থেকে আসবে? আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, ইমানদারগণকে আল্লাহ পাক সাবিত কদম রাখেন, দৃঢ় পদ রাখেন, বিল কওলে সাবেতে, দৃঢ় কওল দ্বারা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস সে অন্তর্থেই করেছিল, সে কলমে শাহাদাত পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই বিশ্বাস তার এত দৃঢ় ছিল যে এই দৃঢ় বিশ্বাসকে আল্লাহ পাক এতই পছন্দ করেছেন, এই বিশ্বাসের কারণেই তার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দিয়েছেন, সে কিছুরই তোয়াক্কা করে নাই। কিসের ফেরেশতা, কিসের কি? সে ফেরেশতাটা কেমন? সে চোখ হবে আজরাকান, পিত বরণের চোখ। রাতের বেলা গরুর চোখ দিলে চোখ জ্বলে না, মানুষ ভয় পাবে না? ওই চোখ নিয়ে আসবে আপনার সামনে, হাতে থাকবে লোহার গদা, কি সাংঘাতিক ভয়ঙ্কর মূর্তি। এরপরও তাকে কোনই তোয়াক্কা করবে না মুমিনরা। কিসের ফেরেশতা? আমি তো আল্লাহকে ভয় করি। আল্লাহকে যারা ভয় করে তারা মানুষকে ভয় করে নাকি? এই যে সাহস কোথেকে আসবে? আল্লাহ বলতেন ইসাব্বাতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আর এই জন্য কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন ইস্তাগফিরু লি আখীকুম ফাইন্নাহুল আন ইউসআলু। হে আমার বান্দারা, হে উম্মতে মুহাম্মাদি, যখন তোমরা কবর দিবে সঙ্গে সঙ্গে চলে এসো না, কবর শেষ না হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তোমরা সকলে বলো আল্লাহুম্মাগফির লাহু ওয়া সাব্বিত হু, হে আল্লাহ তুমি এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো যেন সে প্রশ্নের উত্তর দেওয়ার সময় ভীত না হয়। প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস, মিশর বিজেতা সেনাপতি, কুশাগ্র বুদ্ধি রাজনীতিবিদ, মৃত্যুর সময় ছেলেদেরকে বলতেন, বাবারা আমি তো একটু পরেই চলে যাবো দুনিয়া ছেড়ে, তোমাদের মুখ আর কখনোই দেখব না, একটা দাবি আমার রেখো। কি আব্বা? আমার মৃত্যুর পরে একটা উট জবাই করা, উট গোস্ত বিতরণ করতে যে সময় লাগে, এত সময় পর্যন্ত তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া পড়ো, আমি যেন মনকান না গিয়ে জবাব দিতে পারি, যেন ভয় না পাই। চিন্তা করেন একজন সাহাবি পর্যন্ত কিভাবে আল্লাহর ভয়ে ভীত ছিলেন, কবরের ভয়ে ভীত ছিলেন। কারণ নেককার মানুষের দোয়া কবরবাসীকে খুবই উপকার করে। দিনদার পরেজগার চারজন লোক যদি কারো জানাজা পড়ে এবং তার জন্য ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। ফাসেক লোকের সাক্ষী কোনো মূল্য নাই। বেদিন লোক লক্ষ মানুষ জানাজা আসে, কিচ্ছু যায় আসে না। দিনদার লোক যদি দুজন আসে, তাদের দোয়া আল্লাহর কাছে এত প্রিয়। বন্ধুরা আমার, প্রতিটি পদক্ষেপে মৃত্যুকে ভয় করুন। চাঁপাইনবাবগঞ্জের খ্যাতনামা আলেম মাওলানা আব্দুল লতিফ মাটিলাপুরি গ্রামে মসজিদে খুতবা দিচ্ছিলেন, খুতবারত অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেছিল, বসতে পারেননি। এই সপ্তাহের মধ্যে আমাদের সংগঠনের তিন চারজন কর্মী চলে গেলেন চোখেরই পলকে। গতকালকে আমাদের তাহারিকে সার্কুলেশন ম্যানেজার সুস্থ যুবক ট্রেন থেকে নেমে যাচ্ছে হেঁটে, হঠাৎ করে পড়ে গেল গতকাল বিকেল চারটার সময়, মারা গেল, দুনিয়া থেকে চলে গেল। আসতে সাড়ে দশটা জানাজা হল। আমাদের চেয়ে কত জুনিয়র ছিল সে। এই তো মৃত্যু চেহারা, দুনিয়া কতজন কতক্ষণের জন্য আমাদের? যে কোনো সময় এই সুইস, জীবনের সুইস কার হাতে? আল্লাহর হাতে নয়, জীবনের জীবনদাতাকে আল্লাহ নন, মৃত্যুদাতাকে আল্লাহ নন, সবকিছুই তার হাতে। মসজিদের ইলেকট্রিক সুইচ যেমন মহাজন সাহেব অন অফ করার অনুমতি ক্ষমতা রাখেন, কিন্তু মেন সুইচ তার হাতে নাই। মহাজন এই সুইচটা অন অফ করতে পারে, মেন সুইচ থাকে আল্লাহর হাতে। যে কোনো সময় তিনি মানুষের হায়াত শেষ করে দিতে পারেন। লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন হায়াত শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডও আগে যাবে না, একটা সেকেন্ডও পরে যাবে না, যে ঘটনা আপনারা মূসা থেকে শুনলেন একটু আগেই। যদি মানুষ মৃত্যুকে ভয় করে, এখানে যে দুটা মতবাদ আছে, একদল মানুষ মনে করেন মৃত্যুই আমার শেষ ঠিকানা, এরপরে আর কিছুই নাই, অতএব ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পেও ফুর্তি করো, মৃত্যুর পরে তার কিছুই পাব না, অতএব লুটপাট খুন জখমি সন্ত্রাসী কাণ্ড যেভাবে করো, যতক্ষণ বাঁচবো দুনিয়াতে জীবনটাকে ভোগ করব। আর একটা মতবাদ হল যে এই জীবনটাই চূড়ান্ত নয়, এর পরে আর একটা জীবন আছে, সেটাই আমার চূড়ান্ত ঠিকানা, সেখানে আমার এই জীবনের বাকি হিসাব নিকাশ দিতে হবে, তার ভিত্তিতেই আমি চিরস্থায়ী শান্তি অথবা চিরস্থায়ী শাস্তির অধিকারী হব। এই দুটি বিশ্বাসের কারণে পৃথিবীতে দুই রকম অবস্থার সৃষ্টি হচ্ছে। যিনি বিশ্বাস করেন যে মৃত্যুই আমার শেষ ঠিকানা, তিনি এই পৃথিবী তার হাতে নিরাপদ নয়, এই পৃথিবীকে তিনি শেষ করে ফেলে দেবেন, লুটপাট করে ধ্বংস করে ফেলে দেবেন। আজকের পৃথিবীর যারা বড় বড় পরাশক্তি বলে আপনারা বলেন, এরা সবাই এই দলভুক্ত। এরা সারা পেটের জন্য হেন অন্যায় নেই যা করে না, মুখে বহু আদর্শের বলিয়া ওড়ায়, কিন্তু মানুষ হত্যা করতে এদের একটু হাত কাঁপে না। নারী শিশু হর হামেশা তাদের বিমান হামলায়, ড্রোন হামলায়, বোমা হামলায়, গ্রেনেড হামলায় সমানে মরতেছে, কোন বিচার করা নাই। 11 লক্ষ মানুষকে হত্যা করেও বুশ ওবামারা কিন্তু যুদ্ধাপরাধী নয়, যেহেতু ওরা মুসলমান, ইরাকের লোক যত বড় মারো, আফগানিস্তানের মানুষ হত্যা করে শেষ করে দিচ্ছে, দুনিয়া সবাই চুপ, যেহেতু গণতন্ত্র নিয়ে মারা হচ্ছে অত হালাল হয়ে গেল। লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফিকে কি নিষ্ঠুরভাবে হত্যা করা হলো দেখছেন সবাই আপনারা, দুটা পত্রিকা আসছে দুটো হেডলাইনে, একটা পত্রিকা হেডলাইন হচ্ছে লৌহ মানব গাদ্দাফি নিহত, আর একটা পত্রিকা হেডলাইন আসছে গাদ্দাফি শাহাদাত বরণ। দুই পত্রিকার দুই মন্তব্য, খেয়াল করেছেন কি ভাষাগুলো, যিনি নিহত বলেছেন তার দৃষ্টিতে গাদ্দাফি খুবই খারাপ মানুষ, আর যিনি শহীদ বলেছেন তার দৃষ্টিতে গাদ্দাফি একজন দেশপ্রেমিক, আফ্রিকার সোচ্চার কণ্ঠ, ইহুদি নাসারা শক্তির বিরুদ্ধে একটা আপোষহীন কণ্ঠ ছিলেন তিনি, তাই তাকে হত্যা করা হয়েছে। দেশের কিছু দালাল শ্রেণী তারাই বিদেশের টাকা খেয়ে তাকে হত্যা করল। দুটি পত্রিকার দুই মন্তব্য, যারা বিশ্বাস করেন লাল মৃত্যুতে তারা কখনোই ছাগল গরুর মতো ধরা পড়ে মৃত্যুবরণ করেন না, তারা বীরের মতো লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় হন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের নিজের জীবনের স্বার্থে এবং ধর্মের স্বার্থে যারা জীবন দেয় তাদেরকে কিন্তু আল্লাহ রসুল সাদা মৃত্যু বলেন নাই, তাদেরকে শহীদী মৃত্যু বলেছেন। তো আমরা এখানে কোন ইখতলাফে, মতবিরোধে, কোন ভোটাভুটিতে যাব না, একটাই বলবো আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই আমরা বলবো, মান কতলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সেই শহীদ। আপনি আমি আমরাও শহীদের দরজা পেতে পারি যদি আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয়িত হয়। শয়তানি ধোকা প্রতি মুহূর্তে আপনাকে আমাকে টানছে জাহান্নামের দিকে, আমরা সেদিকে যাব না। এইখানে এই হাদিসটা আপনারা মনে রাখবেন, আরো সহজ হবে, লাম ইয়াজাল কদমু ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসাত আশিয়া আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ান ইলমিহি ফিমা আমিলা। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কোন মানুষ পা বাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বলো তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বলো তোমার যৌবন কোন কাজে বৃদ্ধ করেছিলে। ওয়ান মালি মিন আয়না ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে অর্থ সম্পদের মালিক হয়েছিলে কোন পথে কামাই রোজগার করেছিলে আর কোন পথে ওটা ব্যয় করেছিলে। আয় করলেন হালাল পথে, ব্যয় করলেন হারাম পথে, ব্যর্থ আপনার ওই দিন, ফেল হয়ে যাবেন। অথবা আয় করেছেন হারাম পথে, ব্যয় করলেন হালাল পথে, কাজে লাগবে না। দুটাকেই হালাল হতে হবে, লিগাল হতে হবে, পিওর হতে হবে। খাদ্য হালাল হওয়ার জন্য শর্ত মাত্র দুটা, হালাল আন তৈয়্যিবা, লিগাল অ্যান্ড পিওর, আইনসম্মত হালাল খাদ্য হতে হবে এবং পবিত্র হতে হবে, পচা জড়া হলে হবে না। একজনের চুরি করা কলা খেতে বড় মজা, ওটা হারাম, কারণ ওটা ভালো কলা হলেও ওটা চুরি করা, ইললিগাল। আর আপনার নিজের বাড়ির কলা গাছের কলা, এটা লিগাল, এটা হালাল, কিন্তু পচা, ইম্পিওর, এটা পবিত্র নয়, অত খাওয়া যাবে না। সবসময় এর দুটো শর্ত মনে রাখবেন, খাদ্য হালাল হওয়ার জন্য তাকে হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। আপনি পবিত্র পথে আয় রোজগার করেছেন, হালাল পথে আয় রোজগার করেছেন, কিন্তু ব্যয় করার সময় বেহুশ হয়ে অন্যায় পথে ব্যয় করেছেন, এটা আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। আবার আপনি অন্যায় পথে রুজি কামাই করেছেন, ব্যয় করেছেন হালাল পথে, কাজে লাগবে না। পঞ্চম প্রশ্ন হবে আপনার আমার জ্ঞান সম্পর্কে, কারণ জ্ঞান আল্লাহ সবাইকে সমান দেন না, যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন তাদেরকে বিশেষ প্রশ্ন করে, বলো তুমি যে এলেম শিখেছিলে সে অনুযায়ী আমল করেছিলে কিনা, এলেমে ডিপ হয়েছিলাম আমল করি নাই, আলেম ভুরি ভুরি বাংলাদেশে আমল নাই, জাহান্নামে যেতে হবে, সাবধান। তাই যারা এগুলো বিশ্বাস করেন, যারা কোরআন হাদিসে বিশ্বাসী, তাদের জীবনটা, মৃত্যুই তাদের শেষ ঠিকানা নয়, তাদের চূড়ান্ত ঠিকানা হল মৃত্যুর পরবর্তী জীবন। আর এজন্য মুসলমান পরকালীন জীবনের স্বার্থে ইহকালীন জীবনে অন্যায় করে না। আর যারা পরকালীন জিন্দগিতে বিশ্বাসী নয়, তারা যে কোনো মূল্যে ইহকালীন জীবনকে ভোগ করতে চায়। এই ভোগবাদী সভ্যতা, এই বস্তুবাদী সভ্যতা আজকের পৃথিবীকে বিনাশ করে দিচ্ছে। গত পরশুদিন পত্রিকায় রিপোর্ট বের হয়েছে, চীনে একটা ছোট কিশোরী মেয়ে রাস্তায় হাঁটতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পিছন থেকে এসে মেরে দিয়েছে। মেয়েটা রাস্তায় পড়ে চিৎকার দিয়ে কাঁদছে, বাঁচাও বাঁচাও করে। ভিডিওতে দেখা গেছে যে 18 জন লোক তাকে ক্রস করে গেল, কেউ তার দিকে ভ্রুক্ষেপ করল না। অবশেষে একটা ছিন্নমূল বুড়ি মহিলা এসে মেয়েটাকে রাস্তা থেকে উঠিয়ে সরিয়ে নিল। মানুষ কত বস্তুবাদী হয়ে গেছে যে একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়েছে তাকে একটু আহা বলারও সুযোগ নাই, তাকে তুলবারও মায়া মমতা মানুষের মধ্যে নাই। একটা মুরগি মূল্য বোধ মানুষের মধ্যে দরদ হয়, একটা মানুষ মূল্যে মানুষের মধ্যে দরদ হয় না, কেন হয় না? সে বস্তুবাদী। আজকে বিদেশে ওল্ড হোম তৈরি হচ্ছে, চাইল্ড হোম তৈরি হচ্ছে, মা যাচ্ছে চাকরি করতে, বাচ্চা কোথায় রাখবে, ফেলে যাচ্ছে বুয়ার কাছে অথবা ডে কেয়ার হোম সেন্টারে, বাচ্চা মানুষ হচ্ছে সেখানে চাকরি বাকরের সাথে, বাপ মা বুড়ো হয়ে গেছে, এ জঞ্জাল কোথায় নিয়ে টানবো, যাও ওল্ড হোমে বৃদ্ধ নিবাসে। আমাদের গাজীপুরে একটা বৃদ্ধ নিবাস আছে, দেখে আসেন কি অবস্থা তাদের, দাদি নানি চায় বৃদ্ধ বয়সে নাতি পুতিদেরকে আদর করে কিছু খাওয়াতে। একটা ঘটনা এসেছে এমন সুন্দর করে, জাপান থেকে সপ্তাহে একদিন তার মেয়ে তাকে দেখতে আসে, মেয়ের কোলে নাতনি আসে, বৃদ্ধা ওখানে বসে বসে নাতনির জন্য ছোট্ট একটা জামা বানিয়েছে সেলাই করে, নিজে নিজে চোখে ভালো দেখে না, কত আকাঙ্ক্ষা যে আজকে আমার নাতনি আসবে, তাকে কোলে করে নিব, চুমু খাব, তার গলায় জামাটা পরাবো। হঠাৎ করে শুনতে পেল দারোয়ান বলল, তোমার মেয়ে এসেছিল, টাকা দিয়ে চলে গেছে, তোমার সাথে দেখা করার সময় পাইল না আজকে। এই খবর শুনে ওইখানেই বৃদ্ধা হাটপাল করে মারা গেল। এই তো দুনিয়া, এই বস্তুবাদ পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। এই লোকটা যদি রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়, সে তার বিরোধী লোককে সব খতম করে দিবে, ঠিক যেমন ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতা হারানোর ভয়ে বনু ইসরায়েলের সমস্ত পুত্র সন্তান হত্যা করেছিল, কচি বাচ্চাদেরকে জাল্লাদ দিয়ে দুটোকরা করে দিয়ে মায়ের সামনে। আজকের ফেরাউনরা ঠিক একইভাবে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করছে, শুধুমাত্র বস্তুবাদের কারণে, মাটির তলায় লুক্কায়িত তেলের কারণে। ওই তেলের জন্য তারা ইরাককে খতম করেছে, ওই তেলের জন্য আফগানিস্তান খতম করছে, ওই তেল লুট করার জন্য এখন তারা লিবিয়া চলে গেছে। তেলের জন্য মানুষের জীবনকে তারা কিছুই তারা মনে করে না, সেটাই বস্তুবাদ। যদি এই সমস্ত শয়তানদের মধ্যে, এই ফেরাউন নমরুদদের মধ্যে যদি পরকালীন জীবনের ভয় থাকত, আখেরাতের জান্নাত লাভের আগ্রহ থাকত, কখনোই তারা মানুষ হত্যা করত না। মানুষ আল্লাহ শ্রেষ্ঠ জীব, মানুষের সম্মান সবার চাইতে বেশি, মানুষের জন্য সারা পৃথিবীর সৃষ্টি, চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীতে সব কিছু মানুষের জন্য, আর সেই মানুষকে মানুষ হত্যা করছে অমানুষের মতো। কারণ তো একটাই, সে মনে করে যতক্ষণ দুনিয়ায় আছি ততক্ষণ ভোগ করবো, না ভোগের মধ্যে শান্তি নাই। আজকে পাশ্চাত্য বিশ্বে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, আগামী 50 বছর মধ্যে আমেরিকা মুসলিম মেজরিটি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সব একটাই, যে মানুষ এত তাদের আছে, টাকা পয়সার উপর শুয়ে আছে, কিন্তু মনে কোন সুখ নাই, শান্তি নাই। স্বামী দেখছে তার স্ত্রীকে এই অসুখের ওষুধ খাওয়াতে খাওয়াতে স্বামীর বেতন ফেল। আমেরিকার লাইফ আপনারা ভালো খবর রাখেন না, ওদের স্বাস্থ্য বিমা করতে হয়, স্বাস্থ্য বিমা না করলে বিপদ খুব। স্ত্রী ক্যান্সার হয়েছে, স্বামী দেখলো এই ক্যান্সার রোগী তো বাঁচবে না, এই ঝামেলায় এর পিছনে এত টাকা পয়সা খরচ করবো কেন। সাততলা বিল্ডিং এর উপরে তারা বসবাস করে, একদিন এসে স্ত্রীকে খুব আদর করছে, পাউডার টাউডার মাকে বারান্দায় নিয়ে বসাইছে। স্ত্রী বলছে, কত মাস হয়ে গেল তুমি তো কখনো আমাকে এত আদর করো না, আজকে কেন করলে। তো না, হঠাৎ করে তোমার কথা খুব খেয়াল হলো, তাই তো আমরা কত ভালো ছিলাম ইত্যাদি বলতে বলতে একবার যে হঠাৎ করে ওখান থেকে বাড়ি ফেলে দিয়েছে বউটাকে। পারবেন আপনি? সাততলা থেকে বউটা নিচে পড়ে ওখানে শেষ হয়ে গেল। পরে তাকে পুলিশ অ্যারেস্ট করলো, কেন তুমি হত্যা করলে বউকে, বললে ভেজাল ঘাড়ে করে বউ কেন, তো ক্যান্সার রোগী তো বাঁচবে না, তো কবে মরবো তার ঠিক নাই, আমার বেতনটা সব ওর পিছিয়ে চলে গেল, তার চেয়ে মেরে ফেলতে একটা বিয়ে করবো। এই যদি মানুষের চরিত্র হয়, ধিক ওই মানুষ, এই মানুষের কাছে নিজের স্ত্রীর কোন মূল্য নাই, নিজের মায়ের কোন গুরুত্ব নাই, আর আমাদের দেশের মানুষের কি গুরুত্ব থাকবে। তারা আমাকে হত্যা করে আমার মাটির তেল লুট করবে, তারা আপনাকে হত্যা করে দেশ দখল করবে, কিছুই যায় আসে না, তাদেরকে দুনিয়ায় ভোগ করতে হবে। এই ভোগবাদী সভ্যতা, এই মেটেরিয়ালিজম, এই বস্তুবাদ পৃথিবীর সবচেয়ে শত্রু। আর এই বিরুদ্ধেই নবীদের আহ্বান, হে মানুষ, তুমি তোমার পরকালীন জীবনটা ভুলে যেও না। কোরাইশরা বলেছিল, এটি সম্ভব? আইজা মিতনা কুন্না তুরাবান হাযা রাজুম বাঈদ যালিকা রাজুম বাঈদ, আমরা মরবো, মাটি হয়ে যাব, ধুলির সাথ হয়ে যাব, আবার আমরা বেঁচে উঠব। এটা তো অত্যন্ত দ্রুততম বক্তব্য। আল্লাহ রসুল বলেছেন, কশিং কালে দ্রুততম বক্তব্য নয়। একদিন আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন রাস্তায়, অকবাবেন আবি মুআইদ এক বদবাখত, সে কিছু হাড়, মানুষের পচা হাড় গুঁড়া করে এনে আল্লাহ নবীর সামনে বলছে, এই মোহাম্মদ, তুমি যে বলো পরকাল আছে, এই হাড়গুলি তুমি বাঁচিয়ে দাও দেখি। বলেই ওই গুঁড়া হাড় ফু দিয়ে আল্লাহ নবীর সমস্ত নাকে মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী দুঃখ করে বললেন, আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ, এই শয়তানটার উপরে তোমার একটা কুত্তাকে বিজয়ী করে দাও। আল্লাহ নবীর বদবাকি অত সহজে দূর হয়? মাসখানেক পরে ওই বেটা গিয়েছে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায়। সিরিয়ায় ব্যবসায়ী কাফেলা, বিরাট কাফেলা, তার বড় ব্যবসায়ী, মক্কা খুব নাম করা ব্যবসায়ী, চারি পাশে কাফেলার তাবু খাটানো ও নেতা মানুষ মাঝখানে আছে। হঠাৎ করে দেখা গেল একটা কুকুর ওই তাবুর মধ্যে লাভ দিতে চলে আসছে ওর কাছে। ওই দেখার পরে বলছে, এই শুনে রাখো, আমি মুহাম্মাদের মুখে ওই দিন পচা হাড়ের গুঁড়া ফুঁকে দিয়েছিলাম এবং তাকে থুতু মেরেছিলাম। সেদিন মুহাম্মদ আমাকে বদদোয়া করেছিল, তার বদদোয়া আজকে লেগে গেল, আমি নিহত হব, আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। ও বলেছিল, আল্লাহ, তুমি একটা কুকুরকে এর উপরে তুমি বিজয়ী করে দাও, সেই কুকুর এসে গেছে, আমি আর বাঁচব না। বলতে বলতে কুকুর এসে হামলা করে ঘাড় মোটকে শেষ করে দিল। বুঝতে পেরেছেন? কোন দিনদার পরহেজগার আলেমকে যদি কেউ সামান্যতম ক্ষতি করে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছে, আমি তার বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করি। কোন পরহেজগার দিনদার মধ্যে আলেমদেরকে যদি কেউ অপমান করে, তিনি কিছুই বলেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ তার ফয়সালা করে দেন। সে ফয়সালা হয়ে চিরদিন হবে, এটা হতে হবে, নাহলে পৃথিবী উল্টে যাবে। দুনিয়ার মানুষ আখেরাতকে অনেকে স্বীকার করে, এই পর্যন্তই বাস, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করে না। আরবরা অস্বীকার করতেও কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতো না। যখন তাদের মধ্যে বিশ্বাস দৃঢ়তা লাভ করল, তখনই এই মানুষগুলো একদম উল্টে গেল। এই ওমর দুর্ধর্ষ যুবক ছিলেন মক্কার, তিনি হয়ে গেলেন ইসলাম জগতের শ্রেষ্ঠ মানুষ। যারা ছিলেন নিকৃষ্ট মানুষ, তারা হলেন উৎকৃষ্টতম মানুষ, যাদের তুলনীয় কোন মানুষ আজকের পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। কিসের কারণে? সেটা বিশ্বাসের পরিবর্তনের কারণে। যদি পৃথিবীর মানুষের বিশ্বাসের পরিবর্তন আসে এবং যদি সে বিশ্বাস করে, আমার প্রতিটি কাজে হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহ সবকিছু দেখছেন এবং শুনছেন, এবং আমার মৃত্যু যেকোনো সময় এসে যেতে পারে, মৃত্যুর পরেই আমার কেয়ামত শুরু হবে, এই বিশ্বাস যদি কেউ করে, ইনশাআল্লাহ ওই মানুষের দ্বারা কোশ্চিন কালে কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত দ্বারা এবং জবান দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আখেরাতে মুক্তি লাভের জন্য দুনিয়াতে যোগ্যতা হাসিলের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।